الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে তার পরিবার পরিজনের ভরণ পোষণ সম্পর্কে, পরিবার পরিজনের ভরণ পোষণ, আপনি পরিবারের দায়িত্বশীল মানুষ, পরিবারের যে লোক আপনার আন্ডারে আছে তাদের সব রকমের দায়িত্ব নেওয়া আপনার কর্তব্য, খাওয়া পাওয়া থেকে নিয়ে শিক্ষা আদব ইত্যাদি সবই। সুতরাং আজকে যেটা বলবো সেটা হচ্ছে ভরণ পোষণ, খাওয়া দাওয়া, খাওয়া পড়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল মাউলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণ পোষণ করা। জনক মানে জন্মদাতা পিতা, জন্মদাতা পিতা, তার কর্তব্য হল যথাবিধি তাদের ভরণ পোষণ করা, কাদের, স্ত্রীদের এবং সন্তানদের। আল্লাহ তাআলা আরো বলছেন, লিউনফিক যু সাআতি মিন সাআতি ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক ফালিউনফিক মিম্মা আতাহু আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। আপনি আপনার স্ত্রীকে কিভাবে খাওয়াবেন সেটা আগেই বলা হয়েছে, যে আপনি যা খাবেন তা আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনি যা পড়বেন আপনার স্ত্রীকে তাই পড়াবেন, আপনি প্যান্ট শার্ট পরেন আপনার স্ত্রীকেও প্যান্ট শার্ট পরাবেন, তাহলে সম পরিমাণ মূল্যে, সমমূল্যের কাপড় পরাতে হবে। আপনি বেশ সুন্দর, মানে বেশি দামি দামি পড়ছেন, আপনার স্ত্রীকে পড়তে দিচ্ছেন একদম দাসীর মতো, সেটা কিন্তু খাপ খায় না, মানায় না, তাই না? আছে আপনি যে মানের লেবাস পরবেন আপনার স্ত্রীকেও সেই মানের লেবাস পরাতে হবে, তবে হ্যাঁ সামর্থ্য অনুযায়ী, এ নয় যে যতটা ক্ষমতা নেই ততটা বাইরে। আপনি গরিব মানুষ, কোন রকম করে সংসার চলে, রোজ আনেন রোজ খান, আর আপনার স্ত্রী যদি বলে আমি আমাকে আমাকে কসমেটিক এনে দিতে হবে, এখন দেশের নামি কসমেটিক নাম কি, যেমন আমার দেশে আছে কেও কার পেন্সিল চায়, ফেয়ার অ্যান্ড লাভলি চায়, হ্যাঁ ওই যে কি বলে মুখে লাগাবার জন্য কি বলে ক্রিম, ফেস ক্রিম, তারপর আপনার সব থেকে দামি সাবানটা চাই, দাম সাবান চাই, যার যদি বলে আমি কোথেকে পাবেন, তাহলে একদিনকে বেতন চলে যাবে কোথা, সুতরাং যদি এই রকমই কেউ চায় না, লাইফ কাল্লি ফুল্লাহ আপনার স্থান ইল্লা মা আতাহা, আল্লাহ তালা সাত শব্দের অধিক কারো উপরে ভারাপণ করেন না, যা রুজি সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা হতে তাই করবে, আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না। সুতরাং আপনার দায়িত্বে নয় ওই সব কিনে দেওয়া, কোথা থেকে পাবে, বেশি চাপ দিলে সে চাপ রক্ষা করা কঠিন হয়ে যাবে, আর এতে স্বামী স্ত্রীতে কি হয়, হ্যাঁ সংসারে সব যত ঝক্কি ঝামেলা আছে, ঝড় ঝামেলা হয় অভাবে না হয় স্বভাবে, অভাব দেখা দিলে ভালোবাসা যদি জানলা দিয়ে বা দরজা দিয়ে অভাব ঢোকে, জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাবে। ভালোবাসার ফুলদানি টেবিলের উপরে খুব শোভা পায়, কিন্তু যদি জানলা দিকে অভাবের হাওয়া ঢোকে তো সেই ফুলদানি ধুস করে পড়ে। কাঁচের তো জানে না পড়া, বিয়ের ঘর মানেই হচ্ছে সংসার হচ্ছে কাঁচের, খুব ঠুনকো, সামান্য কিছু হতে হতে হতে তো তালা হয় না, হয় না, খুব ঠুনকো তাসের ঘর, অধিকাংশ সংসার তাসের ঘর, সামান্য একটা সন্দেহ হলো সংসার ভেঙে গেল। এই জন্য অভাব এমন একটা জিনিস যে অভাব জানলা দিয়ে এলে, ধাওয়া রূপে এলে পরে ভালোবাসার ফুলদানি সেই সুন্দর চকচকে ঝকচকে ফুলদানি টেবিলের উপর থেকে পড়ে কোথায় নিচে পড়ে নষ্ট হয়ে যাবে, অভাবে স্বভাব নষ্ট। এইভাবে অভাবের ঘরে ভাব থাকে না, তাই না, ভাব করে থাকে যেখানে অভাব থাকে না সেখানে, অভাবের ঘরে ভাব থাকে না। এখন যদি আপনার স্ত্রী এইভাবে চায় গন্ডগোল বাঁধে তাহলে তো মুশকিল, আল্লাহ তাআলা সম্পর্কেই বলছেন যে তোমার স্বামী তোমার খরচ পাতি দেবে কি কি অনুযায়ী দেবে, তার যথাযথ সাধ্য আছে, সেই সাধ্যের অতীত খবরদার চাইবে না। ওই যে আল্লাহ নবীর স্ত্রীরা একবার দাবি করেছিল আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী কি বলেন, যাও তোমাদেরকে এখতিয়ার দিলাম, তারপরে এক কাজ করো, তোমরা নিজেদের আব্বা মাম্মার কাছে পরামর্শ নাও, সবাই আব্বা আম্মার কাছে পরামর্শ, পরামর্শ কি দেবেন আপনার, আব্বা আম্মা কি পরামর্শ দেবেন, জামাইকে মানিয়ে নিয়ে চল, কেউ বললো যে হ্যাঁ আমার মেয়ে পাঠাবো না, আছে কিছু কিছু লোক আছে, হ্যাঁ আমার মেয়ে আমার ঘরে এই খায়, আর তার ঘরে এই খাবে, আমার ঘরে ওর তোদের ঘরে শ্বশুর বাড়ি যার তরকারি আমার ঘরে বলতে খায়, ও বাবা, এক এক পুরুষ এক এক শ্বশুর আছে এরকম যে নিজের মেয়েকে এইভাবে কি দেয়, হ্যাঁ উপরে তুলে দেয়, যে মেয়ের লেজটাকে ফুলিয়ে মোনা করে দেয়, যখন বেলুন ফোনা হয় বেলুন ফুলে তখন হয় কি সামান্য আঘাতেই কাম করে বাস্তব হয়ে যায়, এরকম ঠিক না, মেয়ে জামাইয়ে বলছে না হচ্ছে না, চেষ্টা করে মেয়েকে বুঝিয়ে কোন রকম করে, তবে হ্যাঁ দীর্ঘ খারাপ জিনিস, জামাই মদ খায় কি জামাই শিরিক করে কি বিকাশ, এই ধরনের কোনো খারাপ জিনিস হলো আলাদা কথা, কিন্তু সামান্য খাওয়া পড়া নিয়ে আমাকে এক ভাই অভিযোগ করলেন যে আমার বউ হুজুর চামাচুর খাওয়া চকলেট খাওয়া অভ্যেস আছে, তো রাত্রেবেলা যদি চামাচুর চকলেট এনে না দিই তো বলে হ্যাঁ আমার আব্বা এনে খাওয়া তো তুমি খাওয়াতে পারো না, তো আম্মার সাথে আমার কি চাপ, তুমি এত শ্বশুর বাড়ি এসেছো, হ্যাঁ সেটা সবুজ করতে হবে তাই না, এক মেয়ের বাড়িতে দুধের সব তুলে খাওয়া অভ্যেস আছে, দুধের সব বুঝেন তো দুধ জ্বালতে দিয়ে যেটা উঠে আছে সেটা তুলে খায়, এবার শ্বশুর বাড়িতে এসে তার জীবটা লোক লোক করছে, বেশিলে খাবে কিনা, যদি তুলে খায় তো বদনাম হবে, দেখো বউ দুধের সব তুলে খাচ্ছে, তখন সেই বউকে কি করা উচিত, মেয়েরা বলে ওরে মন সবুর ক, কাল যাবো বাপের ঘর তুলে খাবো দুধের সব, তাই না, যারা ভালো মেয়ে তারা ঠিক মনে মনে মনে মনে এটা নিয়ে শ্বশুর বাড়িতে কেউ সবর করে, ভাবে কি বাপের বাড়িতে যেটা অভ্যেস করেছি বাপের বাড়িতে খাবো বাপর ঘর, কিন্তু তোমার ভাগ্যে যদি গরিব জামাই পরে কিংবা সেরকম অভাবী জামাই পরে তাহলে তো সবর করতেই হবে, সুতরাং সবর করে নেওয়া মেয়েদের কর্তব্য, যার যতটা ক্ষমতা আছে তা ততটা ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আছে, আল্লাহ আল্লাহ তাআলা আরো বলছেন হ্যাঁ তুমি যে দান তুমি যে খরচ করবে যে খরচটা তুমি দান রূপে করো অথবা স্ত্রীকে করো, স্ত্রীর পেছনে যে খরচটা করছে তোমার খরচটা কিন্তু ফালতু না, এরও পেছনে সব পাবে, তুমি খাওয়াবে কাকে, তোমার ভালোবাসার জিনিসকে, আর তার পিছনেও আল্লাহ তারা কি দেবেন সব দেবেন, আর যদি তুমি তোমার স্ত্রীর পেছনে খরচ করো ছেলে মেয়ের পেছনে খরচ করো, তুমি খবরটা বকিলি করো না কার্পণ্য করো না, এমন কার্পণ্য করো না যে যদি পিঁপড়েতে গুড় খেয়ে নেয় পিঁপড়ের পেটটা টিপে গুড়টাকে বের করে নেবে, তার মানে বুঝতে ছেলে মেয়েকে কি খাওয়াবে, এমন বকিলি করো না যে সিন্ধুকের কাছ থেকে টাকা ধার নেয়, বুঝলেন নিজের বাড়িতেই সিন্ধু কিন্তু টাকা ধার নেবে, কখন আমি এই টাকাটা সিন্ধুকে ভরবো, এই চেষ্টা এত বকিলি না, এই কার্পণ্য করো না, খরচ করো, খরচ করলে পরে আল্লাহ তাআলা কি করবেন তোমাকে দান করবেন, খরচ করলে আল্লাহ তাআলা তোমাকে তার বিনিময়ে দেবেন, চলুন এবার হাদিসে কি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বাল কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারুন আনফাক্তাহু ফী সাবীলিল্লাহ, এবার দেখুন স্ত্রীর পেছনে পরিজনের পেছনে খরচ করার মাহাত্ম্য, ভালোবাসাকে খাওয়াবে এটা বিনিময় পাবে আপনি আল্লাহর কাছে, দিনারুন আনফাক্তাহু ফী সাবীলিল্লাহ, এক দিনার যেটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, ও দিনারুন আনফাক্তাহু ফী রাকাবাত, আর একদিন যেটা কৃতদাস মুক্ত করার কাজে আপনি ব্যয় করেন, ওদিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন, আর এমন একদিন বা আমাদের টাকা মনে করুন এমন একদিন যেটা তুমি কোন মিসকিনকে সদকা করো, ওদিনারুন আনফাকতাহু আলা আহলিক, আর এমন একদিন যে দিনারটা তুমি নিজের স্ত্রীর উপরে খরচ করো, আযামুহা আজরান, এর মধ্যে এই চারটে দিনারের মধ্যে সব থেকে বেশি সওয়াব কোন দিনারে পাওয়া যাবে, আল্লাজি আনফাক্তাহু আলা আহলি, যেটা তুমি তোমার স্ত্রীর জন্য খরচ করেছ, আল্লাহ আকবার, স্ত্রীর জন্য যেটা খরচ করছো সব থেকে সব বেশি সেই দিন আছে, তাহলে বোঝা গেল কি স্ত্রীর পেছনে খরচ করাতে কি আছে সব আছে, আর তার পেছনে খরচ করাতে বকিলি করা মোটেই উচিত না, তবে হ্যাঁ একটা কথা খেয়াল রাখবেন, কথা যেন মাঝামাঝি হয় না, অতি অতি যেখানে নিত্য জীবন আছে সেখানে যারা যদি নিত্যি ঘটবে একটা কীর্তি, অতির স্থিতিস্থির ভালো না, অতির কিছু ভালো না, অতি যেখানে সেখানে ক্ষতি। অতিরিক্ত বাড়াবাড়ি করে তুমি মা বাপকে দেখবে না, বউকে এইভাবে দেখবে, বলে হ্যাঁ আল্লাহ আল্লাহ কি বলে, আল্লাহ রসুল বলেছেন খরচে বেশি তা মা বাপকে দেবে না বউকে দেবে না, এইসব বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হলো সমস্ত সামঞ্জস্য বজায় রেখে চলা। সুতরাং ঠিক সেভাবে চলতে হবে। এইভাবে কার কাছে বলা হলো, এখানে বলা হয়নি মা বাপকে, মা বাপের সঙ্গে খরচ করবে, কার পিছনে বলা হলো আল্লাহর রাস্তায় খরচ করবে, নিজের উপরে খরচ করবে, অথবা গোলাম আজাদ করার ব্যাপারে খরচ করবে। তো সব থেকে কোনটা বেশি স্বভাব, যেটা তুমি স্ত্রীর পিছনে খরচ করবে, সেই দিন আর সেই টাকা বেশি স্বভাব আছে। আবু আবদুল্লাহ যাকে সাওবান ইবনে বুজদুদ বলা হয়েছে, সাওবান ইবনে বুজদুদ, তিনি বলেন যে দিনার নিজের সন্তান সন্ততির উপর খরচ করে, তার মানে স্ত্রী বাচ্চার মধ্যে, আর দ্বিতীয় দিনার হলো যে আল্লাহর রাস্তায় ঘোড়া বা উটের পেছনে খরচ করে। দেখেন আল্লাহ মানে কি জিহাদ, জিহাদের ঘোড়া বা উটের পেছনে খরচ করে, যেটা সন্তান সন্ততি পরিবার পরিজনের উপরে খরচ করা হয় সেই দিনারটা স্বভাব বেশি আফজাল, সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাল লি আজরুন ফি বানি আবি সালামা আন উনফিকা আলাইহি, আমি যদি আবু সালামার সন্তান সন্ততির উপর ব্যয় করি তাহলে কি আমি তাতে নেকি পাব, আমি কি তাতে নেকি পাব? এই কথা কে বললেন? উম্মে সালামা। কাকে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমি ব্যয় করলে কি আমি সব পাব, কার উপর ব্যয় করলে? আমার স্বামীর সন্তান সন্ততির উপরে। আমার স্বামীর সন্তান সন্ততির উপরে ব্যয় করা কার মহিলার উপর ভরত? কারোর উপর? স্বামীর উপরে ভরত। আমার উপরে ভরব না, কিন্তু আমার টাকা পয়সা আছে, তো আমি যদি খরচ করি তাহলে কি নেকি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আর এক কথা বললেন তিনি, যে ওয়ালাস্তু বিতারিকাতিহিম হাকাজা ওয়া হাকাজা ইন্নামা হুম বানিয়্যা, আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারছি না কারণ তারা তো আমারই সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম লাকি আজলু মা আনফাক্তি আলাইহিম, তুমি হ্যাঁ তুমি তাদের উপর ব্যয় করার দরুন নেকি পাবে, সব পাবে। বুঝে গেল, যদি আপনার উপরে ফরজ না থাকে তবুও যদি আপনি খরচ করেন, আপনার বোনের ছেলে, আপনার ভাইয়ের ছেলে, তাদের উপর খরচ করা তো ফরজ না, কিন্তু যদি তারা অভাবী হয় তাদের উপর যদি খরচ করেন, আরে যে কোনো মানুষের উপর খরচ করলে কি আছে, সব আছে। জন্তু জানোয়ারের পেছনে খরচ করলেও সব আছে। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যা ব্যয় করবে, উদ্দেশ্য কি হতে হবে? আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যা ব্যয় করবে তোমাকে তার বিনিময়ে দেওয়া হবে, তোমাকে তার বিনিময়ে দেওয়া হবে, সব দেওয়া হবে, এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও বিনিময়ে তুমি পাবে, স্ত্রীকে খাওয়ালেও সব আছে। এ কথা আপনারা আগেই শুনলেন। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আল্লাহ বলেছেন, ইজা আনফাক আর-রাজুলু আলা আহলিহি নাফাকাতান নিয়ত রাখতে হবে। ধৈর্য ধরলেই স্বভাব পাওয়া যায় না, তাই না? স্বভাবের নিয়ত রাখতে হবে। তেমনি স্ত্রীকে খাওয়ালে স্বভাব আছে, স্ত্রীকে সবাই খাওয়ায়, ছেলে মেয়েকে সবাই খাওয়ায়, কিন্তু স্বভাব কে পায়? নিয়ত, যে নিয়ত করবে সবে সে নিয়ত সব পাবে। বালাদিয়ার লোকেরা রাস্তা পরিষ্কার করে, তাই না? তাই না? তো যদি পরিষ্কার করে তাতে সব আছে না, নেই? যদি নিয়ত করে তাহলে সব আছে, আর যদি নিয়ত না করে তাহলে তাহলে কাজ এবং তার বেতন দুনিয়াতেই পাবে, অথচ সে সব পাবে না। মোকাবেলা নিয়ত চাই তবে সব হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আন ইউযাইয়া মা ইয়াকুত, মানুষের পাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তাদের অধিকার নষ্ট করে যাদের ভরণ পোষণের দায়িত্ব তার ঘাড়ে আছে। ভরণ পোষণের দায়িত্ব যার ঘাড়ে আছে সেগুলি তাদেরকে নষ্ট করে, তার মানে খেতে না দিয়ে ছেড়ে দেয়, তারা ঠিক মতো খেতে পায় না। এইভাবে যারা মনে করুন আপনার আন্ডারে আছে, আপনার চাকর, সে আপনার বেতন নিয়ে চলে, অথচ আপনি তাকে সময় মতো বেতন দেন না, সময় মতো খেতে দেন না। আপনি তাদেরকে আপনি থাকা সত্ত্বেও তারা হয়তো বাইরে চেয়ে খাচ্ছে কিংবা কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে গোনা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। অন্য এক বর্ণনায় আছে, কাফা বিল মারই ইসমান আন ইয়াহদিসা আম্মা ইয়ামলিকু কুওতা, মানুষের পাপি হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার খাদ্যের মালিক তার খাদ্য আটকে রাখে, যে খাদ্যের মালিক আপনি তার খাদ্যের মালিক, অর্থাৎ আপনি খাদ্য আটকে রেখেছেন। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, অনেকে আছে কিছু স্ত্রীর সঙ্গে কিছু হলো স্ত্রীকে আর ভরণ পোষণ দেয় না, আর নিজের থেকে টাকাও পাঠায় না, বেচারি পড়েই আছে পড়েই আছে, শেষকালে সে কেস অমক অমক নানা ঝামেলা, তেমনি সন্তান কেসে দেয় না, এইভাবে নিজের চাকর কেসে দেয় না, এইভাবে আরো কিছু। সুতরাং মানুষের পাপি হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যার খাদ্যের মালিক তার খাদ্য সে আটকে রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানযিলান। এবারে দান আম ভাবে দান দান করার কথা বলা হচ্ছে, আর আপনি শুনলেন যে দান করলে পরে সব থেকে সব কোথায় আত্মীয়র মধ্যে দান করলে, নিজের আত্মীয়কে দান করলে পরে ডবল সদকা হয়, এক হয় কি দান করার দাম স্বভাব, আর দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার বন্ধন বজায় করার স্বভাব। আর সব থেকে বেশি আত্মীয় মা বাপ, ওটা তো ওয়াজেব বটে, স্ত্রীর ভরণ পোষণ করা ওয়াজেব। আমভাবে সমস্ত দান করার কথা এখানে বলা হচ্ছে যে প্রত্যেক দিন সকালে দুজন ফেরিস্তা অবতরণ করেন, কোথেকে আকাশ থেকে, উপর থেকে আকাশে অবতরণ করেন, তাদের মধ্যে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তুমি দাতাকে তার দানের বিনিময় দাও, যে দান করে তার দানের বিনিময় দাও। আরেক শ্রেণীর মানুষ আছে যারা দান করতে চায় না, খরচ করতে চায় না, তাদের জন্য ফেরেশতা বদদোয়া করে বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, হে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস দাও, কৃপণের ধন সম্পদ কি হোক ধ্বংস হোক। তো এইভাবে আল্লাহ তাআলা আল্লাহ ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন, আল্লাহর অনুমতি করে ফেরেশতারা আসেন এবং ফেরেশতারা আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, দাতার জন্য দোয়া আর কৃপণের জন্য বদদোয়া। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলিয়াতুল উলিয়া খায়রুম মিন আলওয়াইয়াতিস সুফলা, নিচেকার হাত থেকে উপরকার হাত বেশি ভালো। নিচেকার হাত উপরকার হাত মানে নিচেকার হাত হচ্ছে গোদুটা আর উপরকার হাত হলো দাতা। এইভাবে যে পেতে নেয় সে হচ্ছে গরিব, তার যে দেয় তার হাতটা উপরে থাকে তাই না, তার হচ্ছে দাতা। তাহলে কোন হাতটা আল্লাহ রাসূল বলছেন ভালো, উপরকার হাতটা, আলিয়াতুল উলিয়া খায়রুম মিন আলিয়াতিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাতটা হচ্ছে উত্তম বা শ্রেষ্ঠ। ওয়াবদা বিমান তাউল, তুমি শুরু করো তাদেরকে দিয়ে যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার ঘাড়ে আছে, তোমার পরিবার পরিজন দিয়ে মানে খরচটা তো করবে, খরচ কোত্থেকে শুরু করবে নিজের পরিবার থেকে, যেমন দাওয়াতের ক্ষেত্রে বলা হয় দাওয়াত কোত্থেকে শুরু করো, নিজের পরিবার পরিজন থেকে দাওয়াত শুরু করো। সুতরাং ওয়াবদা বিমান তাউল, তোমার দায়িত্বে যাদের ভরণ পোষণ আছে তাদেরকে আগে দাও। ওয়া খায়রু সাদাকাতি মা কানা আন যাহরি গিনান, আর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে সৎকার করা হচ্ছে উত্তম। মানে এমন খরচ করবেন না, যে খরচ করা তো আল্লাহরু, খরচ করলে পরে একেবারে অপচয় করে না আর একেবারে কার্পণ্য করে না, মাঝামাঝি প্রত্যেক কাজের মানে মধ্যম আছে এবং দুই অতিরঞ্জন আছে এবং অবহেলা আছে, মাঝামাঝি করতে হবে, খরচ করলেও মাঝামাঝি। ওলা তার সুদা কুল্লাল বাস ওলা সাজে আল ইয়াদাকা মাগলুলাতান ইলা আনুকিকা ওলা তার সুদা কুল্লাল বাস, নিজের হাতটাকে গলার সঙ্গে বেঁধে রেখো না, গর্দনের সঙ্গে বেঁধে, তার মানে কি খরচ কি করবে না এরকম হয় না, ওলা তার সুদা কুল্লাল বাস, আর একবার খুলে দেবে খোলামেলা হাত, যে আসছে তাই দিচ্ছ, শেষকালে ছেলেমেয়েরা কি না খেয়ে থাকছে, গরিব হয়ে যাচ্ছে, তুমি মরার পর তোমার ছেলেরা ভিক্ষা করছে, ছেলেমেয়েরা দোয়া করবে নাকি বাবা আমার জন্য কিচ্ছু করে যায়নি, তাই না? সুতরাং হ্যাঁ, সুতরাং উদ্দেশ্য হলো এটা যে আপনি এমন ভাবে খরচ করবেন যাতে ছেলে মেয়েদের ঠিক এই ভারসাম্য বজায় থাকে, যে আপনি চলে যাওয়ার পর ছেলে মেয়েদের কষ্ট না হয় এবং বর্তমানেও ছেলে মেয়েদের কষ্ট না হয়, কিংবা অন্যথায় কোথাও অন্য জায়গায় দান করলে, অন্য জায়গায় দান করলে তাহলে সেই দানের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন এক তৃতীয়াংশের বেশি না হয়। আপনার কাছে বহু টাকা ঠিক আছে, সম্পত্তি আছে, কিন্তু সেই সম্পত্তির দান যদি অন্য জায়গায় করতে চান তো ওয়ারিসদার তো পদার নামা যাওয়ার পর, কিন্তু যদি আপনি বললেন আমি অন্য ওয়ারিসিন ছাড়া অন্যকে আমি দান করবো, তাহলে এক তৃতীয়াংশ পারেন, তিন ভাগের এক ভাগ, তার বেশি আপনি পারেন না, এটা শরীয়ত লিমিট বেঁধে দিয়েছে। সুতরাং এইভাবে যদি আপনি দান করেন তাহলে সেটাই হবে সব থেকে শ্রেষ্ঠ। ওমাই ইয়াস্তাফিউল্লাহ, আর যে ব্যক্তি হারাম ও ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চাইবে আল্লাহ তাকে পবিত্র করবেন, পবিত্র রাখবেন। একটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা করে খাচ্ছে, ভিক্ষা করা হারাম না হারাম? অতি প্রয়োজনে ছাড়া ভিক্ষা করা হারাম না, বলা হয়েছে যে ভিখারীদের মুখে কাল কেয়ামতের মাঠে মাংস থাকবে না, এটা ভিক্ষা করা ঠিক না, ইসলামে ভিক্ষা করা খারাপ জিনিস, কিন্তু তার খাবার নেই কি করবে, সে বাধ্য, যে বাধ্যতার কথা আলাদা, যদি সে চেষ্টা করে যে আমি ভিক্ষা করবো না, লাইয়া চালু রান্না চাই হাফা নাচর বান্দা হয়ে মানুষের কাছে চাইবো না, চেষ্টা করে যে আমি চাইবো না, তাহলে আল্লাহ তালা তাকে না দেওয়ার তৌফিক দেন, তাকে তার মানে তার অভাব দূর করা দূর করে দেন। আর যদি কেউ চায় যে আমি হারাম খাবো না, হারাম ব্যবসাতে হারাম ভাবে বহু পয়সা আছে আমি হারাম খাবো না, যদি সে চেষ্টা করে তো আল্লাহ তাআলা তাকে তৌফিক দেবেন। আল্লাহুম্মা ফিনা বিহালা, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়া, যে আল্লাহ তুমি আমাকে যে হালাল রুজি দিয়েছো হারাম থেকে যথেষ্ট করো, আমি যেন হালাল রুজি খেই, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যিনি আমানু কুলু মিন তাইয়াতি মা রাযাকনাকুম, হালাল খাদ্য খাও, হালাল খাদ্য খাও, হালাল খাদ্য খেতে হবে, হালাল খাদ্য না খেলে দোয়া কবুল হবে না, তাই না? হালাল খাদ্য না খেলে দোয়া কবুল হবে না, সুতরাং হালাল খাদ্য খেতে হবে। আর যে ব্যক্তি হালাল খাওয়ার চেষ্টা করবে এবং হারাম খাওয়া থেকে পবিত্র থাকার চেষ্টা করবে, ভিক্ষা পাওয়া থেকে পবিত্র থাকার চেষ্টা করবে, আল্লাহ তাকে তৌফিক দেবেন, সে পবিত্র হবে, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। ওয়ামাই ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, আর যে পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে অভাব শূন্য করে দেন। যদি আপনি চান যে আমি কারো পরমুখে পরের মুখের দিকে তাকিয়ে থাকুন, আল্লাহ অভাবপূর্ণ, তাই না? দৈন্য যদি আসে আসুক, দুঃখ কিবা তাহে কি বলে ভুলে গেলাম কথাটা, দৈন্য যদি আসে মুখের দিকে, কেউ সুখের সাথে যদি মুখের দিকে ফিরে না চায়, মাথা উঁচু রাখিস, ধৈর্য ধরে থাকিস, হ্যাঁ, দৈন্য যদি আসে আসে আসুক, না দৈন্য যদি আসে আসুক মাথা উঁচু রাখিস, সুখের সাথী দুঃখের সময় যদি যদি চাহে নাহি চাহে মাথা উঁচু রাখিস, এখানে একটা কবিতা আছে। তো যাই হোক, যদি আপনি মাথা উঁচু রাখতে চান, যদি আপনি চান যে আপনি মাথা উঁচু করে বাঁচবো, আমি চাইবো না কারো কাছে, দেখেন একটা কথা কি, মাথা উঁচু করে বাঁচার মানে আবার এই নয় যে আপনি অহংকার প্রদর্শন করবেন, গরিব অভাবী অথচ অহংকার, সেটাও ঠিক না। আপনাকে কিছু দিতে যাওয়া হলো বা এমন অহংকার দেখাচ্ছেন যেন আপনার বিশাল কিছু আছে, এরকমও ঠিক না। কিন্তু আপনি নম্রভাবে বলবেন, ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ আমার দরকার নেই, আল্লাহ আমাকে যা দিয়েছেন যথেষ্ট। কিন্তু এমন পদ্ধতি আছে, বহু মানুষ আছে যে অভাবী অথচ কি আয়ের মুস্তাকবির, গরিব মানুষ অভাবী অথচ অহংকারী, এরকম ঠিক না। অহংকার প্রদর্শন করবেন না, বাকি আপনি নেবেন না খাবেন না আলাদা কথা। যদি কেউ আপনাকে মনে করে যে আপনি গরিব মানুষ, তখন আপনার ট্যাক্সিটি লাগতে পারে, ঠিক কিনা? আপনি দেখবেন কাউকে কোনো গরিব মানুষকে দিতে যাবেন, তখন এটা কি আপনি জাকাত দিচ্ছেন জিজ্ঞেস করে, পকেট থেকে দিতে দাও, জাকাত খাবো না আমি। যখন তোমাকে জাকাতের হকদার মনে করে দিচ্ছে, তখন তাকে জিজ্ঞাসা করা দরকার, অহংকার প্রদর্শন করার কি দরকার আছে? এইভাবে অহংকার প্রদর্শন করা উচিত নয়। কিন্তু যদি চান যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি জাকাত খাবো না, আমি কারো দান নেবো না, কারণ প্রত্যেক দানই প্রতিদান চায়, প্রত্যেক গ্রহিতা দাতার কাছে কি হয়, দুর্বল হয়ে যায়, তো আমি সে দুর্বলতা চাই না, আমি দান নেবো না। যদি আপনি মনে করেন ঠিক আছে, আপনি নম্রভাবে আপনি নেবেন না, কিন্তু অহংকার প্রদর্শন করবেন এটাও ঠিক না। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ওমাই ইস্তাবিনি, যে অমুখাপেক্ষী থাকতে চায়, চেষ্টা করে যে আমি অমুখ, কারোর মুখাপেক্ষী হব না, আমি কারোর মুখাপেক্ষী হব না, আমার চাচা আমাকে দেয় আমি চাচার দান চাই না, আমার ভাই আমাকে দেয় আমি ভাইয়ের দান চাই না, আমি অমুখাপেক্ষী অভাব শূন্য হতে চাই, এই চেষ্টা থাকলে আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত অভাব শূন্য করে দেবেন। এই হলো মোটামুটি আজকের কথা, যে পরিবার পরিজনের উপরে খরচ করার যে মাহাত্ম্য সে ইসলামে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, যত খরচ করো না কেন, সব থেকে শ্রেষ্ঠ খরচ, সব থেকে শ্রেষ্ঠ দান, দান বলতে জাকাত বুঝেন, কারণ জাকাত ব্যাপার আলাদা। স্ত্রীকে জাকাত দেওয়া যাবে, মা বাপকে জাকাত দেওয়া যাবে, ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে, কিন্তু স্ত্রী যদি স্বামীকে জাকাত দিতে চায় তাহলে কিভাবে স্ত্রী হয়ে স্বামীকে জাকাত দেবে? কেন কখনো এমনও হতে পারে যে স্বামী গরিব মানুষ, যেমন আজকাল আপনারা দেখে থাকবেন, ওই যে পছন্দ করে বিয়ে না কি বলে, বিয়ে করে বিয়ে যেটা লাভ ম্যারেজ, এই লাভ লাভ করে যারা ম্যারেজ করে তারা দেখবে অনেক সময় বিশাল ধনীর মেয়ে কিন্তু বিয়ে হয়েছে, বলে কি প্রেম না মানে নিচু যা, আর ঘুম না মানে ভাঙা খাট, মাশাআল্লাহ এসব ভালো ভালো গুলিয়ার চলবে। দিয়ে একটা গরিবের ছেলেকে এক রিক্সাওয়ালাকে বিয়ে করলো, দিয়ে হ্যাঁ প্রেম অনেক বান করে তার সঙ্গে সংসার করতে লাগলো, হতে পারে হঠাৎ করে সেই স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে আছে, এখন তো অপারেশন করতে হবে, প্রায় ১,০০,০০০ টাকা খরচ, কে দেবে খরচটা? স্ত্রীর জন্য দেওয়া বাজে না। এবার যদি স্ত্রী চায়, বড় লোকের মেয়ে তার অনেক সম্পত্তি আছে কিন্তু জাকাত তার জাকাত হয় প্রায় ১,২,৫,০০০০ জাকাত হয়, সেই জাকাত থেকে ওই স্বামীকে খরচ দিয়ে উদ্ধার করতে পারে না? পারে না, পারে। স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারে, কিন্তু স্বামী যদি চায় তো স্ত্রীকে জাকাত দিতে পারে না, যেহেতু তার ভরণ পোষণ করা স্বামীর উপরে ওয়াজিব। এই হচ্ছে নিয়ম। অতএব দান বলতে সাধারণত যেটা সাধারণ দান, সে সাধারণভাবে খাওয়া দাওয়া, একটু ভরণ পোষণ ইত্যাদি, খাওয়া পড়া, এটা যাতেই আপনি দেন না কেন, সব থেকে শ্রেষ্ঠ দান হবে নিজের পরিজনবর্গ এবং নিজের স্ত্রী মুখে যে খাওয়ার আপনি তুলে দেন তাতে সব থেকে বেশি সব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এছাড়া একজন এক লোক ওয়াজ শুনে গেছে, যে হুজুরের কাছে ওয়াজ শুনে গিয়ে হঠাৎ করে তার স্ত্রীকে বলছে, গ্লাস ঢেলে পানি দিচ্ছে, দেখি তো স্ত্রী পানি দেয়, তাই না? স্বামীরা বাড়ি থেকে এলে, জানি না শহরের মেয়েরা আছে, ভালো মেয়ের পুহ আছে, এলে পরে পানি ঢেলে এলে পানি খাও, তাই না? এবারে এ করেছে কি, নিজে গ্লাসে পানি ঢেলে স্ত্রীকে খাওয়াচ্ছে, স্ত্রী তো অবাক, আজকে কি হয়ে গেল, হ্যাঁ এ তো রাত্রিতে বেজায় রোদ, দিনে কাঁধের আলো কি ব্যাপার? তো স্বামী বলছে, হুজুরের কাছে বাদ শুনলাম যে স্ত্রীর মুখে খাবার দিলে পরে স্বভাব পাওয়া যায়, তাই আমি তোমাকে স্বভাব নিতে চাই, এরকম সমস্যা আছে না? খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু এরকম আদর দিতে দিতে আমার মাথায় তুলে দিতে মুশকিল, তখন সব কাজ করে দেওয়া এবারে ভালো ভালোবাসায় কোনো হ্যাঁ সাইয়ে নেই, উঁচু নিচু নেই, কি বলে বর্ণ বৈষম্য নেই, কোনো ভেদাভেদ নেই, তুমি একদিন রান্না করো আমি একদিন রান্না করি, ঠিক আছে তুমি এটা করো একদিন আমি একদিন এটি করি, ঠিক আছে তো আমি একদিন মাঠে চাষ করে আসে তুমি দিন যাওয়ার চাষ করতে পারবে নাকি? হবে না। মহিলা একবার বাচ্চা দিল তখন বলো তুমি একবার বাচ্চা দাও, হবে নাকি? সব জিনিস তো হয় না, যেটা সমস্যা যেটা সমস্যা সেটা কোনো সমস্যাই নেই, কিন্তু যেটা হবে মোটামুটি চলে। ভালোবাসা বৃদ্ধির জন্য এইভাবে স্বামী স্ত্রীতে করলে পরে সত্যি ভালোবাসা বৃদ্ধি পায়। অতএব যদি চান স্ত্রীকে সরাসরি আপনি যদি পানি একটা পানি এক গ্লাস পানি দিলেও আপনি নিশ্চয়ই সব পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন প্রত্যেকের সংসার সোনার সংসার হোক আর জান্নাতের বেহেস্তি সুখের সংসার হোক। আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, একটা কথা, সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী সুন্দর হয় ক্রিম লাগানো নেই, তাহলে রমণী সুন্দর হয় সতীত্ব রক্ষণে। সুতরাং এইভাবেই যেন আমাদের সংসার গড়ে ওঠে। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।